বুঝতে পারলেন, একজন যদি উত্তর দেয় যথেষ্ট, মজলিসের তরফ থেকে যদি একজন সালাম দেয় তো মজলিসের তরফ থেকে যথেষ্ট। এই জন্য বক্তৃতা শুরু করার আগে যখন সে বক্তা বসবেন তখন বলবেন, যদিও আগে সবার সাথে সালাম, প্রায় লোকের সাথে, সবার সাথে হয় না, প্রায় লোকের সাথে সালাম তালাম হয়েছে, তবু যখন বসলেন মজলিসে তখন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু ভূমিকা বাঁধার পর যে আমরা নতুন করে ভাইরামান আসসালামু আলাইকুম এটা শোনাতে পেলাম ঠিক না, ওই যে হলো ভাই ইব্রাহিম কবল এলে কি ব্যাপার, হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম, ওই একই ব্যাপার আর কি। নামাজের ব্যাপারে মানুষ যখন নামাজ আদায় করে, নামাজ পরে যখন নামাজ দেওয়া হচ্ছে তখন মনের ভিতরে বিভিন্ন আলোচনা হয়। বলছেন যে নামাজ যখন মানুষ পড়ে তখন আমাদের ভিতরে বিভিন্ন আলোচনা হয়, আমি এখানে আছি আর আমার মন আছে বাংলাদেশে, হ্যাঁ না হ্যাঁ না, এটা মানুষের প্রকৃতিগত একটা মানে মানুষের প্রকৃতিগত একটা অভ্যাস, আর শয়তানের তরফ থেকে শয়তান থাকে। একথা আমি আপনাদেরকে বহুবার বলেছি যে শয়তান সবসময় মানুষের ইবাদত নষ্ট করার চেষ্টা করে। এক ইহুদি বলবো আমরা নামাজ পড়ি আমাদের মনে কোনো বাসবাসা হয় না, যেমন এক সাহাবি বললেন যে তোমাদের মনে আরে মরাকে মেরে লাগবে, মরাকে শুয়ে চলো জানি তোমরা তো মরা এখন নামাজই না, তোমাদের নামাজের বাসবাসা কি হবে। তো যাদের নামাজ আসলে নামাজ তাদের নামাজে ওয়াসওয়াসা হবে, ও হয়তো তোমার নিজে স্বীকার করছেন যে আমি নামাজে কল্পনা করতে থাকি যে কোন জায়গাতে কোন জেহাদে কোন লোককে পাঠাবো, এটা মানে কোনো ভাবে এক সাহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এরকম আমার খুব চিন্তা হয় কি করবো, তার ওষুধ কি ওষুধ হলো আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, মনে মনে পড়বে আর বাঁ দিকে হালকা করে হালকা করে পাশে তো থাকে তার গায়ের মধ্যে লেগে না শয়তান লেগে হালকা করে। বলছেন যে কিছুদিন করলাম আমার সে ওয়াসওয়াসা আর হয়নি, আমার দূর হয়ে গেছে, কারণ যখন এরকম মন হবে তখন সঙ্গে সঙ্গে এটা হবে। ভাইজান দেখবেন ওই যে সেদিন একটা কথা শুনলাম আপনি বোধহয় বললাম যে ইমাম সাহেব চার রাকাত আসরের নামাজ পড়াচ্ছেন ঠিক আছে, তিন রাকাত করে সালাম বিলিয়ে দিয়েছেন, সালাম ফেরার পর একদল বলছে কিছু লোক বলছে না চার রাকাত হয়েছে, কিছু লোক বলছে না তিন রাকাত হয়েছে, বুঝতে পারছেন। তখন এক লোক বলছে কি আমি গ্যারান্টি দিচ্ছি যে তিনটা কাজ হয়েছে, তুই গ্যারান্টি দিচ্ছ কোথেকে, বলছে আমার চারটা দোকান আছে তিনটে দোকানের হিসাব শেষ হয়েছে তিন টাকাতে, এখন একটা দোকানের হিসাব বাকি আছে, আমি বুঝতে পারছি যে এখনো এগারোটা বাকি আছে। তো দোকানদার যারা যাদের এইসব কারবার আছে তারা দেখবেন আমাদের ভিতরে যে কথা মনে পড়ে না সেটা দেখবেন আমাদের মনে পড়ছে। ইমাম আবু হানিফার কথা আপনাদেরকে শুনিয়েছি, ওই যে একদম কোথা বাইরে সফরে নামাজ পড়তে গিয়েছিল আর এক কলসি সোনার মোহর তার বাগানের একটা নিচে বা গাছের নিচে পুকে গিয়েছিল, দিয়ে আর এসে তারপর ছ মাস আপনার পর ফিরে ফিরে ফিরে এসে আর জায়গাটা খুঁজে পায় না। ইমাম আবু হানিফাকে বলছে না ইমাম সাহেব আমি আমার এই সোনার কলসিটা কোথায় রেখে মনে পড়ছে না কি করবো, এক কাজ করো আজকে এসার পর সারা নামাজ করো, হুজুরের সাথে ওর কি সাথে যাও আমি যাবো কি করবো, দিয়েছে সেটা নামাজ পড়ে নামাজ পড়তে শুরু করলেন একটা রাত হয়ে গেল মনে করে যাদের রাতে ঘুম আসে না, যাদের রাতে ঘুম আসে না তারা উঠে নামাজ পড়তে শুরু করুন, ঘুম আসে ঘুম আসে না কোরআন পড়তে শুরু করুন, যদি কোরআনে মুখস্থ না থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকুন ইনশাআল্লাহ 10 মিনিটের ভিতরে ঘুম এসে যাবে, কেন তো শয়তান ক্ষতি আছে, শয়তান ঘুম মানে না ঘুম আসতে দেয় না, আপনি নানা রকম চিন্তা করেন যৌন চিন্তা থেকে স্ত্রী অমক তম নানা রকম চিন্তা করেন ঘুম আসতে না চলে না দেশের সঙ্গে যুদ্ধ করে, যুদ্ধটা কি অস্ত্র কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 10 মিনিটের ভিতরে দেখবেন শয়তান আপনার ঘুমিয়ে দেবে, এগুলো হচ্ছে তাবিজ নকুসা, তাবিজ মানে ওই ঘটনা তাবিজ না, তাবিজ মানে মনের তাবিজ আর কি, বুঝতে পেরেছেন। যাই হোক কথা অনেক আছে আপনাদের জানাবো অনেক আছে, আসুন সাপ্তাহিক দর্শে আসুন ইনশাআল্লাহ অনেক কথা শুনবেন, মাসিক দর্শেও আসুন, আল্লাহ তোমার তরফ থেকে একটা ঘোষণা, ঘোষণাটা হচ্ছে যে কিছু লোক দেরি করে আসছেন, এটা ওই যে ওদের চোখে খারাপ লাগছে বলে ওই লোক পাঠিয়েছে, পৌনে দুটোর সময় দরজা বন্ধ হয়ে যাবে, এই জন্যে আপনারা পৌনে দুটোর আগে যাদের যাদের মানে ব্যস্ততা আছে তাদের কথা বলছি, আর যাদের ব্যস্ততা নেই যাদের টন টন করে ঘুরে বেড়ানোর স্বভাব যে শেষকালে আসে তাদের কথা, কিন্তু যাদের ব্যস্ততা আছে যারা দোকান টোকান বন্ধ করে আসছেন তারা দয়া করে পৌনে দুটোর আগে 1:40 ভিতরে আপনারা চলে আসবে, তাতে করে কিছু অন্তপক্ষে জিজ্ঞের মজলিসে এসে বরকত হাসিল করতে পারেন, দেরি করে আসেন না তার কারণ অপমানিত হতে হবে, আর যে বন্ধ করে দিয়েছে তাড়িয়ে দিচ্ছে লোককে, তার কারণ হচ্ছে এরা ফ্লাস্টে এসে এরা ভাবছে খেতে আসছে আর সত্যি আমাদের খারাপ লাগে, লাস্টে এসে কোন লাভ দেখি, সুতরাং একটু আগে আগে আসবেন, ঠিক আছে? এবারে আমাদের পরবর্তী গত মাসের যারা পরীক্ষায়, হ্যাঁ বড় বড় পুরস্কার আছে, আজকে বড় পুরস্কার আছে, আগে হয়ে যাক। হ্যাঁ ফাইজাল,